যুগগুলো বিস্মৃতির বাসগুলো প্রাসাদ থেকে বস্তিতে ফেরত এখন স্বস্তিতে ফেরত কাগজগুলো বিস্মৃতির বাসগুলো প্রাসাদ থেকে বস্তিতে ফেরত এখন স্বস্তিতে অঙ্গীকারের ফুলগুলো নিষ্কৃতি সমাজ দেবে স্বীকৃতি ফেরত দাও ভুলগুলো অঙ্গীকারের ভুলগুলো নিষ্কৃতি সমাজ দেবে স্বীকৃতি ফটোগ্রাফ ছবির মুখে ঠোঁটের ছাপ তোমার ঝুমু ফেরত নাও আদর গুলো কবর দাও ফেরত দাও ফটোগ্রাফ ছবির মুখে ঠোঁটের ছাপ তোমার ঝুমু ফেরত নাও আদর গুলো কবর দাও কাগজগুলো বিস্মৃতির বাসগুলো প্রাসাদ থেকে বস্তিতে ফেরত এখন স্বস্তিতে।